الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমাদের জন্য রয়েছে ইবাদত। ইবাদত আমরা বাংলাতে অনেক শুনি, হুজুরদের মুখে ইবাদত, ইবাদত করা ইত্যাদি। ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? আপনারা আরেকটা কথা শুনেছেন, আব্দ। আব্দ মানে? আব্দ মানে দাস, গোলাম, বান্দা। তো ইবাদত মানে হচ্ছে আব্দের যে কাজ সেই কাজ করা, তার মানে দাসত্ব করা, গোলামি করা, বন্দেগি করা। বান্দার কাজ বন্দেগি, গোলামের কাজ গোলামি, দাসের কাজ দাসত্ব, চাকরের কাজ চাকরি। আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার দাসত্ব করার নাম হচ্ছে ইবাদত। শরী পরিভাষায় ইবাদত কাকে বলে? সেই প্রত্যেক গুপ্ত প্রকাশ্য কথা ও কাজ যা মহান আল্লাহ পছন্দ করেন। একদম ভালো করে মনে রাখবেন, প্রত্যেক সেই গুপ্ত প্রকাশ্য কথা ও কাজ যা মহান আল্লাহ ভালোবাসেন বা পছন্দ করেন। এখন গুপ্ত প্রকাশ্য কথা ও কাজ কেন বললাম? কোনো কথা হয় গুপ্ত, কোনো কাজ হয় গুপ্ত, কোনো কথা হয় গুপ্ত। মনে মনে জিকির করা হয় না, হয় না? এটা হলো গুপ্ত কথা। আর মনে মনে কাজ হয় না, হয় না? মনে মনে কাজ কেমন? যেমন ভালোবাসা, এটা মনের কাজ, তাই না? যেমন ঘৃণা করা, এটা মনের কাজ। ভরসা রাখা মনের কাজ, আশা করা মনের কাজ। এই সব কাজ হচ্ছে গুপ্ত। আর প্রকাশ্য, প্রকাশ্য তো বলতেই হবে না, নামাজ রোজা তো প্রকাশ্য হচ্ছেই। নামাজ পড়ছি, হজ করছি, যাকাত দিচ্ছি, সব প্রকাশ্য কাজ। যে কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, সেটাই হল ইবাদত, যে কোনো কাজ। এই জন্য অনেকে বলেন যে চাষি যখন চাষ করে, চাষ করাটাও ইবাদত। মহিলা যখন ঘরে থালা বাটি, থালা বাসন ধৌত করে, ধোয়, তখন সেটাও হচ্ছে ইবাদত। মাছ কাটা, শাক কাটা ইবাদত, কিন্তু ইবাদতে পরিণত করতে হবে তো। ইবাদতের যে শর্ত আছে, সেই শর্তাবলী যদি পাওয়া যায়, মোট কথা, যদি এই কাজ আল্লাহ পছন্দ করেন, আপনার এই মাছ কাটাটা, এই শাক কাটাটা, আপনার রান্নাটা যদি আল্লাহ পছন্দ করেন, তাহলে ইবাদত হয়ে গেল। তেমনি আপনার চাষ দেওয়াটা, জমিতে চাষ দিচ্ছেন, গরু চাষ দিচ্ছেন, এটা যদি আল্লাহ পছন্দ করেন, এমন ভাবে আপনি চাষ দিচ্ছেন, এমন চাষ করছেন যে চাষ আল্লাহ পছন্দ করেন, তাহলে সেটা কি হবে? ইবাদত। প্রত্যেক কাজকেই আল্লাহর জন্য ইবাদত বানিয়ে নেওয়া যায় যদি তার শর্ত এবং নিয়ত পাওয়া যায়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কোরবানি শুধু এখানে সীমাবদ্ধ না, মাহইয়ায়া ওয়া মামাতি, জীবন মরণ সবই কার জন্য? আল্লাহর জন্য। যেহেতু আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তিনি আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। এবারে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন মানে শুধু কি নামাজ রোজা? না, প্রত্যেক সেই গুপ্ত প্রকাশ্য কথা ও কাজ যা আল্লাহ পছন্দ করেন তাই হচ্ছে ইবাদত। সকাল থেকে নিয়ে আপনার শয়ন পর্যন্ত, আপনার শোয়াটা ইবাদত, আপনার খাওয়াটা ইবাদত, বাথরুমে ঢোকাটা ইবাদত, স্ত্রীর সঙ্গে বিছানায় স্ত্রী মিলন করা হচ্ছে ইবাদত, সব ইবাদত। কিন্তু আল্লাহর পছন্দ শর্ত আছে। ভারপ্রাপ্ত মুসলিম, ভারপ্রাপ্ত মুসলিম মানে, তার মানে যার উপরে শরীয়তের কি আছে, শরীয়তের মানে সমস্ত কাজ তার উপরে ফরজ হয়েছে, যেগুলো ফরজ সেগুলো ফরজ হয়েছে। সাবালক হলে ভারপ্রাপ্ত হয়, সাধারণত সাবালক হলে ভারপ্রাপ্ত হয়। ভারপ্রাপ্ত মুসলিমদের শরীয়তের কর্তব্য পালনকে ইবাদত বলার কারণ, যেহেতু তারা তা হীনতা ও বশ্যতা শিকারের সাথে নিয়মিত পালন করে থাকে। ইবাদত কেন? কারণ ইবাদতে কি আছে? নিজের মধ্যে হীনতা থাকে, কারো চাকুরি করা, কারো আমাদের দেশে চাকরি করাকে গর্ব মনে করে, তাই না? কারণ সরকারি চাকরি সেটা, তাই না? আসলে চাকর থেকে চাকুরি, চাকরের কাজ কি কোনো গর্বের কাজ? তবে হ্যাঁ, যদি আপনি এমন লোকের চাকরি করেন বা এমন চাকরি করেন যেটা খুবই সম্মানজনক, যেমন দাস হওয়া, দাসত্ব করা, এটা কি খারাপ ভালো কাজ? দাসত্ব খারাপ কাজ বলেই তো আমরা স্বাধীনতার সংগ্রাম করে স্বাধীনতা এনেছি। কারো দাসত্ব করব না, স্বাধীন হতে চাই। কিন্তু দাসত্ব করা যদি বিশাল ব্যক্তিত্বের দাসত্ব হয় তাহলে সেই দাসত্বে গর্ব আছে না নেই? আল্লাহ হচ্ছেন আকবর, তাঁরই যদি দাস হতে পারি এটা কি কম গর্বের কথা, গৌরবের কথা, কম মহিমার কথা? আল্লাহ যদি, আল্লাহ যদি একবার বলে এটা আমার বান্দা, আল্লাহ আকবর। ওয়া ইবাদুর রহমান, ইবাদুর রহমান, রহমানের বান্দা। আর কিছু বান্দা আছে, ইবাদুর শয়তান, শয়তানের দাসত্ব করে, আর আমরা করি আল্লাহর দাসত্ব। এক আল্লাহর দাসত্ব করার মধ্যে যেহেতু আল্লাহর কাছে কি করতে হয়, মাথা নত করতে হয়, আমরা সব থেকে উঁচু, এই যে কপালটাকে কোথায় ঠেকায়, সব থেকে নিচু জমিনে কার জন্য ঠেকায়? একমাত্র সর্বোচ্চ আল্লাহর জন্য। আর আমরা কথাই বলি কি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিম। আজিম তো রুকুতে বলি, কিন্তু যখন কপাল ঠেকায় মাসজিদে তখন কি বলি, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আমার এই উচ্চ শির মাটিতে নিচু হল সর্বোচ্চ মহান আল্লাহর জন্য। সুতরাং এই হচ্ছে ইবাদত। ইবাদতে কি আছে তাহলে? হীনতা আছে। এই হীনতা কার কাছে প্রকাশ করি? বিশাল বাদশার কাছে, বিশাল বাদশার কাছে হীনতা প্রকাশ করি। এই জন্য নামাজ বলুন আর যে কোনো ইবাদত বলুন, এতে কি আছে? বিনয় থাকা দরকার, বিনয় নম্রতা থাকা দরকার। বিনয় যে অহংকারের মতো দাঁড়াবে না, একদম মিসকিন। আল্লাহর সামনে সবাই মিসকিন, এমনকি নবী ওলিরাও সবাই মিসকিন আল্লাহর কাছে। তো আপনি তো কোন ছাড়, আল্লাহর সামনে দাঁড়াবেন মিসকিনের মতো। এই জন্যই ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খাশিউন মানে বিনয় নম্র, বিনয় নম্র। আহা, এমনও বান্দা আছে যে বান্দা নামাজ পড়ে আল্লাহর কাছে আল্লাহর জন্য, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ে। কেন? সে মহান বাদশার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলছে। নামাজ পড়া মানেই হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলা। সুতরাং বেশি আর অন্যদিকে কথা না বাড়িয়ে আমরা পয়েন্টের কথা বলি। ইবাদতের রুকুন, ইবাদতের রুকুন হচ্ছে তিনটি, এগুলো মনে রাখার কথা। ইবাদতের রুকুন হচ্ছে তিনটি, কি কি? ভালোবাসা, ভয় ও আশা। ভালোবাসা, ভয় ও আশা, তার মানে ইবাদত যখন করবেন কার জন্য করবেন? আল্লাহকে ভালোবেসে করবেন। শুধু আল্লাহকে ভালোবাসবেন, ভয় করতে হবে না, ভয়ও করবেন, আর সেই সঙ্গে আশাও রাখবেন, তাই না? হাফেজ সাহেবকে জিজ্ঞেস করি, যদি আপনি আপনার কাফিলের জন্য নামাজ পড়েন এটা শিরিক হবে না? আপনার মোতাওয়ার ভয়ে যদি নামাজ পড়েন, এখানে তো মোতাওয়া আছে তাই না, আজানের সময়, আজানের সময় বন্ধ হয়ে গেল সব দোকানপাট, যে মসজিদে গেল, না গেলে মোতাওয়া ধরবে, ধরে নিয়ে গিয়ে হয়তো বা চাবুকও লাগতে পারে, তাই না? এখন মোতাওয়ার ভয়ে যদি নামাজ পড়ে এটা শিরিক না? শিরিক না, শিরিক। তাহলে আল্লাহর ভয়ে যদি কেউ নামাজ পড়ে, তো এই যে আল্লাহর ভয়ে, এটা শিরিক না? এটা শিরিক না, কারণ আল্লাহর ভয়ে। কিন্তু যদি কেউ জান্নাতের লোভে নামাজ পড়ে, আপনাকে আপনার কাফিল বলল তুমি 5,000 রিয়াল দেবো মাসে, তুমি নামাজ পড়ো, 5,000 রিয়ালের লোভে আপনি নামাজ পড়তে লাগলেন, এটা শিরিক না? শিরিক না। তা জান্নাতের লোভে নামাজ পড়লে এটা শিরিক হবে না? হবে না। হ্যাঁ, যদি কেউ বলে আপনাকে যে নামাজ না পড়লে তোকে শেষ করে দেবো, নামাজ পড়, আপনি ভয়ে নামাজ পড়তে লাগলেন, তাহলে জাহান্নামের ভয়ে নামাজ পড়লে শিরিক হবে না? হবে না। হ্যাঁ, ইবাদত মহান আল্লাহর পক্ষ থেকে, জান্নাত আল্লাহর পক্ষ থেকে, জাহান্নাম আল্লাহর পক্ষ থেকে, আর এটা হচ্ছে আপনার পুরস্কার এবং তিরস্কার। পুরস্কার ও তিরস্কারের জন্য কি ইবাদত? ইবাদতের পুরস্কার ও তিরস্কারের জন্য কি রাখা আছে? জান্নাত ও জাহান্নাম, তিনটে রুকুন থাকা চাই। যদি আপনি কেবল আল্লাহকে ভয় করেন, ভালো না বাসেন, হল না। আর যদি কেবল আপনি ভালোবাসেন, ভয় না করেন, হল না, কেবল ভয় ও ভালোবাসা রাখেন এবং আশা রাখেন না, আল্লাহর কাছে যদি আশা না রাখেন তাও হল না। অতএব আশা ভরসা সব কার উপরে? আল্লাহর উপরে। ইবাদতের মাঝে আপনাকে ভয় রাখতে হবে, আশা রাখতে হবে। ও কবি নজরুল বলেছেন যে আমি নরককেও ভয় করি না আর বেহেস্তেরও আশা করি না, আমি কেবল তোমাকে ভালোবাসি। কথা ঠিক না ভুল? ভুল কথা। আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি, তোমাকে ভয় করি। হ্যাঁ, ওয়াইয়া ইয়া ফারহাবুন, আমাকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো, আমাকে ভয় করো। আর আশা রাখলে কার কাছে রাখো? আমার কাছে আশা রাখো, আমি তোমাদেরকে দেবো ওয়াদা। এটা করলে শিরিক হয় না। অতএব তুমি জান্নাতের ভয় জান্নাতের আশা করবে না, জাহান্নামের ভয় করবে না, আমি তোমার সন্তুষ্টি চাই। এটা কোন কথা হলো? এটা তো পরস্পর বিরোধী কথা, স্ববিরোধী কথা। যে আল্লাহ সন্তুষ্টি পাবে সে জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, তাঁরই ওয়াদা। সুতরাং এই তিনটে রুকুনকে খবরদার ভুলবেন না, আর তিনটের মধ্যে একটাকে ইবাদতে বর্জন করবেন না। ইবাদত শুদ্ধ ও কবুল হওয়ার শর্ত আপনাদের জানা আছে কি? প্রথম শর্ত হচ্ছে ওটা হচ্ছে ভিত্তি, ওটা হচ্ছে ভিত্তি। তো প্রত্যেক ইবাদত কবুল হওয়ার ভিত্তি হচ্ছে তৌহিদ। তৌহিদ না থাকলে, মানে শিরিক থাকলে, কোন ইবাদত কবুল হবে আল্লাহর কাছে? যতই আপনি করেন, কোটি কোটি টাকার আপনি ইবাদত করেন, এক পয়সাও কবুল হবে না যদি তৌহিদ না থাকে, শিরিক থাকে আপনার ভিতরে। সমস্ত পণ্ড লাইন আশরাকতা লাই হাবাতান্না আমালুক, শিরিক করলে তোমার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। ওলা ওয়াশরাকু লাহবিতা আনহুম মা কানু, হ্যাঁ, যদি তারা শিরিক করত তাহলে সমস্ত আমল পণ্ড হয়ে যেত। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা, ওরা যে কাজ করবে সে কাজের প্রতি অভিমুখ হয়ে আমি সমস্তকে ধুলি কণার ধুলিস্যাৎ করে দেব, কোন কাজে লাগবে না। শিরিক থাকলে এক পাত্র বা এক গ্লাস দুধের মতো পবিত্র সাদা দুধের ভিতরে যদি আপনি আপনার এক বিন্দু মূত্র ফেলে দেন, মূত পেশাব ফেলে দেন, খাবেন কেউ? মোটেই না, সমস্ত দুধটাই নষ্ট, দুধও থাকবে না। যাই হোক, এখন কথা হলো কি, শিরিক থাকলে এটা আলাদা কথা, কিন্তু আমি যেটা বলছি যে আপনার ইমান আছে, আপনার শিরিক নেই, তৌহিদ আছে, ইবাদত করছেন, তার উপরেও আপনার শর্ত আছে কি দুটো? প্রথম হচ্ছে ইখলাস। এখলাস কাকে বলে? এখলাস মানে হচ্ছে খাঁটি ভাবে, বিশুদ্ধ ভাবে, নির্ভেজাল ভাবে কার জন্য ইবাদত করতে হবে? আল্লাহর জন্য। বিন্দু পরিমাণ যদি অন্যের জন্য হয় তাহলে সেটা কি হবে? শিরিক হয়ে যাবে, তবে ছোট শিরিক হবে, যেহেতু আপনি আল্লাহর জন্য করছেন। উদাহরণ, হোসেন ভাই বাংলাদেশ থেকে এলো সৌদি আরবে, নামাজ পড়ে না, কাফিল মোতাওয়া মানুষ বলছে হোসেন লেস মাফি সাল্লি, কেন নামাজ পড়ো না তুমি, বাংলাদেশ মাশাআল্লাহ দৌলা মুসলিম কোয়েস লেস মাফি সাল্লি। তো করে মাথা চুলকে একটা উত্তর দিয়ে দিল, যেমন করে হোক। কাফিল বলো দেখ হোসেন আন্তাফি সাল্লি আনা খামসিন রাতেব জিয়াদা, খামসিন রিয়াল রাতেব জিয়াদা, তুমি নামাজ পড়লে আমি তোমাকে 50 রিয়াল বেতন বেশি দেব। এ দেখছি বাবা, এই তো ভালো জিনিস, কি দরকার আছে? হ্যাঁ খালাস আনা ও সাল্লি, খালাস নামাজ পড়তে শুরু করে। নামাজ পড়লো কার জন্য? কাজ আল্লাহর জন্য পড়ছে, কিন্তু ঢুকেছে কি? 50টা রিয়াল ঢুকে গেছে। 50টা রিয়াল যখন ঢুকে গেল তখন শিরিক হলো না হলো না? শিরিক হলো, কিন্তু তবে ছোট শিরিক, বড় শিরিক না। কারণ বড় শিরিক যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য সিজদা করে নামাজ পড়ে তাহলে বড় শিরিক, কিন্তু সিজদা করছে কার জন্য? আল্লাহর জন্য, কিন্তু মাঝখান থেকে করছে কার উদ্দীপনায়? 50 রিয়াল, তাই না? 50টা রিয়ালের জন্য সে তাই উদ্দীপনায়, সেই 50টা রিয়াল পাওয়ার জন্য অনুপ্রাণিত হয়ে নামাজ পড়ছে, অতএব এটা শিরিক হয়ে গেল। এখলাস থাকলো না, অতএব এটা আল্লাহর কাছে কবুল হবে না। মানে আমিলা আমানান আশরাকা ফিহি মাইয়া গাইরি তারাক্তুহু ওয়া শিরকা, যে ব্যক্তি এমন আমল করবে যার ভিতরে আমার সঙ্গে অন্য কাউকে শরিক করবে, তাহলে কি হবে সেটা? তাকে শিরিক সহ, সেখানে শিরিক হয়ে গেল, তাকে শিরিক সহ বর্জন করব, তাই না? জয়নাল ভাই মসজিদে আসেনি কোন কারণে, রুমি নামাজ পড়ছে, একটা গামছা গায়ে নিয়েছে, মাথায় টুপিটা লাগিয়ে নিয়েছে, যে ঠকাঠক নামাজ পড়ছি, চার রাকাত নামাজের দুরাকাত হয়েছে, মানে ওটা চলেছে, মানে 120 স্পিডে চলেছে, তারপরে যেমনি পেছন থেকে আমি গলা সারা দিয়েছি, যেমনি গলা সারা দিয়েছি জামিল ভাই বুঝতে হুজুর এসছে, হুজুর যখন এসেছে তখন জাইনাল ভাইয়ের আর বাকি দুরাকাতের স্পিড 120 থাকবে না কমবে, অটোমেটিক কমে যাবে, তাই না? অটোমেটিক কমে যাবে, কেন না, হুজুর এসছে, হয়তো বা কিছু বলবে, তাই না? মহিলাদের মধ্যে দেখেছেন, মহিলাদের, মহিলারা দেখবেন অনেক সময় অনেক মহিলা আছে লোক দেখানি পর্দা করে, লোক দেখানি হয়তো বা স্বামীকে, স্বামী বলেছে তুমি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করবে না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার যখন স্বামী ঘরে থাকে না তখন চাচাতো ভাইয়ের সঙ্গে না স্টি ফস্টি করে, যেমনি স্বামী আসে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে, হ্যাঁ, যেন স্বামীকে দেখায় যে না আমি পর্দা করছি, বুঝতে পারছেন, হ্যাঁ, নিজের মায়ের বাড়িতে পর্দা নেই আবার শ্বশুর বাড়িতে গিয়ে পর্দা, এরকম আছে না, আছে না, শুধু লোকের জন্য, যেমনি হুজুরকে দেখলো নামাজ কি হয়ে গেল আস্তে আস্তে, প্রথম দুরাকাত খাঁটি কার জন্য ছিল, আল্লাহর জন্য খাঁটি, আর যেমনি দ্বিতীয় আর বাকি দুরাকাত আল্লাহর জন্যই পড়ছেন কিন্তু খাঁটি থাকলো না, ভেজাল ঢুকে গেল, নির্ভেজাল থাকলো না, কার ভেজাল ঢুকলো, হুজুরের ভেজাল, শিরিক হলো না, হলো না, এই শেষের দুরাকাত বরবাদ, শেষের দুরাকাত বরবাদ, পুরোটাই বরবাদ হয়ে যাবে, তাই না? মুশকিল হলো এখানে, সুতরাং প্রথম শর্ত হলো কি, ইখলাস, ইখলাস মানে হলো নির্ভেজাল আল্লাহর জন্য আর কারো জন্য না, আপনি দাঁড়িয়ে রাখছেন কার জন্য, আল্লাহর জন্য, এ নয় যে অমুক বলছে তমুক বলছে, দাঁড়িয়ে রাখেন না কার জন্য, দাঁড়িয়ে রাখেন না কার জন্য, হোসেন ভাই কার জন্য রাখেন না, যদি আপনি এমন কোন মখলুকের কোন সৃষ্টি আনুগত্য করে আপনি দাঁড়িয়ে রাখছেন না, আপনার বিবির কথা শুনছেন নবীর কথা না শুনে, এখন বিবিকে নবীর জায়গায় বসিয়ে দিয়েছেন, শিরিক হবে না, হ্যাঁ, কোন কাজ কারো উদ্দেশ্যে কারো জন্য করলে শিরিক হয়, তেমনি কারো জন্য ছাড়লেও, কোন ভালো কাজ ছাড়লেও শিরিক হয়, বুঝতে পারছেন, মোট হচ্ছে প্রথম হচ্ছে ইখলাস, ইখলাস থাকতে হবে, খাঁটিত্ব থাকতে হবে, আর মহানারা বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, মুখলিসিন আলাহুদ্দিন, তাদেরকে এই আদেশই করা হয়েছিল যে তারা আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠ ভাবে নির্ভেজাল ভাবে কি করবে, আল্লাহর ইবাদত করবে। দু নম্বর শর্ত কি, দু নম্বর শর্ত হল যে ইবাদতটা আপনি করবেন সেটা হবে তরিকায়ে মুহাম্মাদি অনুযায়ী, নিজের মন গড়া তরিকা অনুযায়ী না, কোন বুজুর্গের তরিকা অনুযায়ী না, কোন মানুষের তরিকা, কার কার তরিকা অনুযায়ী হতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে, তবে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আমিলা আমানান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন কোন কাজ করবে যে ব্যাপারে আমাদের কোন নির্দেশ নেই, আমাদের কোন নির্দেশ নেই, সেটা কি বর্জনীয় প্রত্যাখ্যাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন নির্দেশ না থাকলে, আল্লাহর নির্দেশ না থাকলে সেটা বর্জনীয়, সেটা কি হবে, বিদাত, বিদাত হবে, প্রথম শর্তটা ছাড়লে শিরিক হয় আর দ্বিতীয় শর্তটা ছাড়লে কি হবে, বিদাত হবে, সুন্নার জায়গাতে বিদাত হয়ে যাবে, তরিকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, যে কোন ইবাদত আপনি নামাজ পড়েন রাসূলের তরিকায়, আপনার এক ভাই জিজ্ঞেস করছেন হুজুর মহিলারা কার তরিকায় নামাজ পড়বে, মহিলাদের কি তরিকা আলাদা, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন নামাজ পড়ছি সেরকম তো নামাজ পড়ো, পুরুষ মহিলা সবাইকে বলা হয়েছে, এমন তো নয় যে আমি হে পুরুষরা তোমরা আমার মতো নামাজ পড়ো আর হে মহিলারা তোমরা আয়েশার মতো নামাজ পড়ো, এরকম বলা হয়েছে নাকি, কিছু কিছু পার্থক্য আছে সেটা আলাদা কথা, কিন্তু নিয়মগতভাবে পুরুষ যেমন দাঁড়াবে সেই রকম দাঁড়াবে, পুরুষ যেমন যেখানে হাত বাঁধবে সেখানে মহিলা হাত বাঁধবে, পুরুষ যেমন রুকু করবে সেরকম মহিলা রুকু করবে, পুরুষ যেমন সিজদা করবে সেরকম মহিলাও সিজদা করবে, বাকি যে যে কারণে যেমন মাথা চুল বাঁধা না বাঁধা কিছু কিছু পার্থক্য আছে সেটা আলাদা কথা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকা যেটা সেই তরিকায় আপনাকে নামাজ পড়তে হবে, রাসূলের তরিকায় যেটা নেই সেই নিয়মে নামাজ পড়লে আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। এবারে আবার ফিরে যাই অন্য এক পয়েন্টের কথা, ইবাদত বা দাসত্ব হচ্ছে দুই প্রকার, সৃষ্টিগত ইবাদত আর শরীয়ত ইবাদত, সৃষ্টিগত ইবাদত কাকে বলে, আল্লাহর সৃষ্টিগত নির্দেশের অধীন হওয়া। এই ইবাদতে সারা সৃষ্টি সামিল, কেউ তার বাইরে নয়। মোমিন কাফের নেককার বদকার সকলেই তার দাসত্ব করে, জানতে অথবা অজান্তে, ইচ্ছায় অথবা অনিচ্ছায় দাসত্ব করতে বাধ্য। বলুন, কেউ আছে যে মরবে না? বলুন, কেউ আছে যে তার রোগ হবে না? বলুন, কেউ আছে চিরদিন যুবক থাকবে আর সে বাধ্য বুড়ো হবে না? আল্লাহর এইভাবে আল্লাহর সৃষ্টিগত দাসত্ব করতে তারা বাধ্য। আল্লাহ দিলেন বর্ষণ, আল্লাহ দিলেন বন্যা, আল্লাহ দিলেন ঝড় ভূমিকম্প, মানতে হবে না? হবে না, মাথায় পেতে নিতে হবে যে দাসত্ব করছেন আপনি, চলেন। দাসত্ব না করলে বাধা দেন দেখি, ক্ষমতা নেই। সৃষ্টিগত ইবাদত আপনি করছেন, আপনি চাহে ইচ্ছায় করেন কিংবা অনিচ্ছায়। আর এ দলিল কি? রাসূল আল্লাহ মহান আল্লাহ বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। তার মানে আকাশমন্ডলীয় পৃথিবীতে এমন কেউ নেই যে পরম দয়াময়ের নিকট দাস রূপে উপস্থিত হবে না। কে কি হবে? দাস রূপে বাধ্য। ঠিক আছে, আপনি যদি বলেন দাস রূপে আমি দাসত্ব করলাম না আল্লাহ, ঠিক আছে, মরেন না দেখি। যদি আপনি তার দাসত্ব না করেন, তার কথার অধীন না হন, ঠিক আছে, আপনি মরেন না, কিন্তু মরণকে বাধা দেওয়ার ক্ষমতা আছে? মোটেই নেই। আর দুই নম্বর হচ্ছে শরীয়ত ইবাদত। কেমন? আল্লাহর শরীয়ত নির্দেশের অধীন হওয়া, আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন সেটা করা, আর এই করাতে কেউ করে আর কেউ করে না। এই আদেশ কেউ মানে আর কেউ মানে না, এ কাজ কেবল তার জন্য নির্দিষ্ট যে আল্লাহর আনুগত্য করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনীত শরীয়তের অনুসরণ করে, তাছাড়া বাকি যারা করে না তারা করে না। দলিল, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারাই পরম দয়াময়ের দাস, দয়াময়ের দাস, তারাই রহমানের বান্দা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। তার মানে কি? আল্লাহর বান্দা হলে পরে নম্র হয়ে ভদ্রভাবে চলাফেরা করতে হবে, অহংকারের সাথে না। তৌহিদুল ইবাদাহ বা তৌহিদুল উলুহিয়া যাকে বলে, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ কোন তাওহীদের কালেমা? এটা কিন্তু রুবুবিয়ার কালেমা না, আসমা ও সিফাতের কালেমা না, উলুহিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু ঝগড়া এখানেই ছিল, মানুষ আল্লাহ ছাড়া অন্যকে ইলাহ মেনে নিয়েছিল, এই জন্যই প্রত্যেক রাসূল এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ, সত্য মাবুদ অন্য কেউ নেই। যে কাজ ইবাদত বলে প্রমাণিত তা আল্লাহর জন্য নিবেদন করা ইবাদত এবং গায়রুল্লাহর জন্য নিবেদন করা শিরিক। এটা নীতি মনে রাখবেন, যেটাকে আপনি মানলেন ইবাদত, আর ইবাদত কাকে বলে তো জানলেন, যেটা আপনি মানবেন যে এটা ইবাদত, সেই কাজ আল্লাহর জন্য নিবেদন করলে কি হয়? সেটা হবে কি? ইবাদত হবে। আর যদি অন্যের জন্য নিবেদন করেন, শিরিক হবে। একটু আগেই আমাকে জয়নাল ভাই বলছেন, আমি নিয়ত করেছি মসজিদে কিছু টাকা দেব। মসজিদে টাকা দেওয়া এটা ইবাদত না ইবাদত না? কেন? এতক্ষণ যেটা জানলেন তার ভিত্তিতে যে এটা আল্লাহর ইবাদত, এই জন্য যেহেতু আল্লাহ এটা পছন্দ করেন, সেটা ভালো কাজ, উনি নিয়ত করেছেন, ঠিক আছে। আচ্ছা, এইটা যদি আল্লাহর ওয়াস্তে দেন তো কি হবে? ইবাদত হবে। আর গায়রুল্লাহর ওয়াস্তে দিলে কি হবে? শিরিক হবে। একে বলে নজর মানা। নজর একটা ইবাদত, আল্লাহর জন্য নজর মানলে ইবাদত হবে, আর গায়রুল্লাহর নামে মানলে কি হবে? শিরিক হবে। যদিও নজর মানা মাকরুহ, এটা বলে রাখা ভালো, নজরে কোনো লাভ হয় না। কোন নজর? বিশেষত শর্ত ভিত্তিক, যদি আল্লাহ আমার ছেলেটা পাস করে বা ফার্স্ট হয় তাহলে দেব, না হয় দেব না, আল্লাহর সঙ্গে চালাকি। দেখছেন, যদি আমার ছেলেটা ভালো হয় তাহলে আমি একটা খাসি দেব, এসব আল্লাহর সঙ্গে চালাকি, তাই না? এই জন্য নজর হচ্ছে এরকম, নজর কোনো লাভ হয় না, তকদির অনুযায়ী সবকিছু হয়ে যায়, আর এই জন্য নজর মানা, এই শ্রেণীর নজর মানা হচ্ছে মাকরুহ। যেমন দোয়া করা, দোয়া কার কাছে করতে হবে? সাহায্য চাওয়া কার কাছে চাইতে হবে? সবকিছু আল্লাহর কাছে। যদি অন্যের কাছে চাওয়া হয় তাহলে কি হবে? শিরিক হবে। তবে একবারে কি চাওয়া হারাম? না, তিনটে শর্ত আছে, তার আবার তিনটে আলাদা শর্ত আছে, যে তাকে জীবিত থাকতে হবে, উপস্থিত থাকতে হবে এবং দেওয়ার ক্ষমতা থাকতে হবে। যদি এরকম হয় তাহলে চাওয়া চলবে, ভাই 10 টাকা দেন, চলবে না? চলবে না। কিন্তু ভাই আমার একটা ছেলে দেন, হবে? সন্তান চাওয়া যাবে কারো কাছ থেকে? সুতরাং যেটা যেটা চাওয়া যাবে যাবে, যেটা হচ্ছে ইবাদত সেটা যদি আল্লাহর কাছে নিবেদন করেন ইবাদত হবে, আর অন্যের কাছে যদি নিবেদন করেন তাহলে সেটা শিরিক হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া। এই ইবাদত কুরবানি, কুরবানি করা কি ইবাদত? যদি আল্লাহর জন্য করেন ইবাদত হবে, আর যদি অন্যের জন্য করেন কি হবে? শিরিক হবে। কোন মাজারের জন্য করেন, কোন মূর্তির জন্য করেন, তাহলে কি হবে? শিরিক হয়ে যাবে। তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে অন্য কাউকে শরিক করো না বা অন্য কিছুকে শরিক করো না। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, এই মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকেই, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সবই এ দলিল হচ্ছে যে আল্লাহর জন্য কেবল ইবাদত করতে হবে, অন্যের জন্য করলে তা শিরিক হবে। কুল তাআলা ওয়াতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া। আহলে কিতাবকে ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, শোনো এসো, যেটা তোমাদের মাঝে আমাদের মাঝে এক সেটা হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। এই জন্য আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম পর্যন্ত সকল নবীর দিন কি ছিল? ইসলাম। দিন এক কিন্তু শরীয়ত আল্লাহ ভিন্ন আলাদা আলাদা। দিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, শরীয়তের কিছু কিছু পার্থক্য আছে। দোয়া করা একটি ইবাদত, তা গায়রুল্লাহর জন্য নিবেদন করা শিরিক। ভয় করা একটি ইবাদত, তা গায়রুল্লাহর জন্য নিবেদন করা, মানে আল্লাহ খালা অন্যকে ভয় করা শিরিক। কিন্তু ওই যে শর্ত, সব ভয় কি ভয়? আপনি সাপকে ভয় করেন না, শিরিক হবে নাকি? না। ভালোবাসা, ভালোবাসবেন কাকে? আল্লাহকে। কিন্তু অন্যকে ভালোবাসলে শিরিক হবে, তাই না? কেন তো নবীকে ভালোবাসলে শিরিক হবে না? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, শিরিক হবে না? এগুলো হচ্ছে অন্য ভালোবাসা, ওই ভালোবাসা যেটা ইবাদত, যে ভালোবাসা ইবাদত সেই ভালোবাসা। জবেহ করা একটা ইবাদত, মানে যেমন কুরবানি করা, তা গায়রুল্লাহর জন্য করলে শিরিক হবে, ইত্যাদি ইত্যাদি। এই হলো আজকের দাস, সেটা হলো ইবাদত। ইবাদত হচ্ছে কেবল আল্লাহর জন্য, দাসত্ব হবে কেবল আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোন মুসলিম অন্য কারো দাস হতে পারে না। আর আমরা একথা জানি, লা ইলাহা ইল্লাল্লাহ। মোমিন মুসলিম কোন তাগুতের দাসত্ব করতে পারে না। মোমিন মুসলিম কোন গায়রুল্লাহ, শুধু চাগুত কেন, যে কোন গায়রুল্লাহর ইবাদত করতে পারে না। একমাত্র ইবাদত করে কার? আল্লাহ তাআলা। এই দলিল দিয়ে বিভিন্নভাবে বলা হয়েছে কোরআনে হাদিসে, এ কথা বহুবার এসেছে যে খবরদার খবরদার, আল্লাহর ইবাদতে অন্যকে শরিক করো না, অন্য কিছুকে শিরিক করো না। আর শিরকের গুনাহ তো আপনারা জানেন যে তওবা ছাড়া তো মাফ হবে না, কেয়ামতে আল্লাহ তাআলা মাফ করবেন না, তার জন্য ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।